দিন ইসলাম তোরি যে সবার রসুলে পাক এর কান্ডার যে চোড়বে এতে একবার ধন্য হবে জীবনটার দিন ইসলাম তোরি যে সবার রসুলে পাক এর কান্ডার যে চোড়বে এতে একবার ধন্য হবে জীবনটার দিন ইসলাম তোরি যে সবার আবার ইব্রাহিম তার ছেলেকে আবার কুরবানি দেয় হুকুমে খোদার দিন ইসলাম তোরি যে সবার রসুলে পাক এর কান্ডার যে চোড়বে এতে একবার ধন্য হবে জীবনটার দিন ইসলাম তোরি যে সবার ধরিয়া দিন ইসলামের হাল আজান দিত হযরত বেলাল বারে বার পথ গড়েছিল বেহেস্তে যাবার দিন ইসলাম তোরি যে সবার রসুলে পাক এর কান্ডার যে চোড়বে এতে একবার ধন্য হবে ইসলাম তোরি যে সবার খোদার হুকুম আর নবীর বাণী মানিয়া হজ যাকাত কুরবানি নামাজ রোজায় তব মুক্তি জানি বুঝে যাবে সব পেরেশানি সত পথে করিলে কারোবার সত পথে করিলে কারোবার খোদা বাড়াবে সম্মান হাজার দিন ইসলাম তোরি যে সবার রসুলে পাক এর কান্ডার যে চোড়বে এতে একবার ধন্য হবে জীবনটার দিন ইসলাম তোরি যে সবার শোনো তুমি ও ভাই মুসলমান হারায়ো না ওই কিমতি মান যে পথে খুশি হয় রহমান তার পথে করো গো সন্ধান এমডি মেহবুব বড়ই গুনাগার এমডি মেহবুব বড়ই গুনাগার, পাবে কি করে খোদার দিদার, দিন ইসলাম তোরি যে সবার, রসুলে পাক এর কান্ডার, যে চড়বে এতে একবার, ধন্য হবে জীবন তার, দিন ইসলাম তোরি যে সবার, দিন ইসলাম তোরি যে সবার।